আত্মশুদ্ধির এক অনবদ্য হাতিয়ার ত্যাগ। আত্মত্যাগের মহান পরাকাষ্ঠা দেখিয়ে নিছক আল্লাহর সন্তুষ্টি অর্জনে যে মুমিন উৎসর্গ করেছে যথাসর্বস্ব, সেই তো প্রকৃত মুজাহিদ। ওই শুনুন, পিতা পুত্রের মরণ যুদ্ধে একই রবের লীলা, পুত্র ফেলে দুম্বার গলে হলো রক্তের মালা। পিতা পুত্রের মরণ যুদ্ধে একই রবের লীলা, পুত্র ফেলে দুম্বার গলে হলো রক্তের মালা। পুত্রকে দেখিয়া নবী অবাক হয়ে রই, আমি বুঝি আমার কাছে হলাম পরাজয়। আল্লাহ বলে আমার খলিল, আল্লাহ বলে আমার খলিল, তব কিসের ডর, কোরবানি কর মমিন, কোরবানি কর, কোরবানি কর মমিন, কোরবানি কর, তব প্রাণ সুপে দিয়ে মরার আগে মর, কোরবানি কর মমিন, কোরবানি কর, কোরবানি কর মমিন, কোরবানি কর। হাইরে মমিন পুত্র ছেড়ে পশুর গলে সুরি, তাই গুস্তু খাবার লোভে হায়রে করিস না দৌড়াদৌড়ি। হাইরে মমিন পুত্র ছেড়ে পশুর গলে সুরি, তাই গুস্তু খাবার লোভে হায়রে করিস না দৌড়াদৌড়ি। এতই কি সাদ পুত্রের গুস্তু খেতে হবে তোর, জেনে শুনে কাটা মমিন তোর মনে সে ঘোর, ভোগের চেয়েও তৃপ্তি ত্যাগে, ভোগের চেয়েও তৃপ্তি ত্যাগে, মনকে সমন গড়, কোরবানি কর মমিন, কোরবানি কর, কোরবানি কর মমিন, কোরবানি কর, তব প্রাণ সুপে দিয়ে মরার আগে মর, কোরবানি কর মমিন, কোরবানি কর, কোরবানি কর মমিন, কোরবানি কর, কোরবানি কর মমিন, কোরবানি কর।